بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আকাশ মণ্ডল পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আধিপত্য তাহারই এবং প্রশংসা তাহারই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান هُوَ الَّذِي خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَمِنْكُمْ مُؤْمِنٌ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় কাফির এবং তোমাদের মধ্যে কেহ হয় মুমিন তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير তিনি সৃষ্টি করিয়াছেন আকাশ মণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন এবং প্রত্যাবর্তন তো তাহারই নিকট يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যাহা গোপন করো ও তোমরা যাহা প্রকাশ করো এবং তিনি অন্তর্যামী أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ فَذَاقُوا وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ তোমাদের নিকট কি পৌঁছে নাই পূর্ববর্তী কাফিরদের বৃত্তান্ত উহারা উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد উহাদের নিকট উহাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ আসিত তখন উহারা বলিত মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দিবে অতঃপর উহারা কুফরি করিল ও মুখ ফিরাইয়া লইল কিন্তু ইহাতে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ অভাব মুক্ত প্রশংসা হয় زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير কাফিররা ধারণা করে যে উহারা কখনো পুনরুত্থিত হইবে না বলো নিশ্চয় হইবে আমার প্রতিপালকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে ইয়া আল্লাহর পক্ষে সহজ فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير অতএব তোমরা আল্লাহ তাহার রাসূল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذَلِكَ يَوْمُ التَّغَابُنِ وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَل صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করিবেন সমাবেশ দিবসে সেদিন হইবে লাভ লোকসানের দিন। যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা হইবে চিরস্থায়ী। ইহাই মহা সাফল্য। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير কিন্তু যারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে, তাহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। কত মন্দ সেই প্রত্যাবর্তন স্থল। ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم الله অনুমতি ব্যতিরেকে কোনো বিপদেই আপতিত হয় না, এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তাহার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরাইয়া লও, তবে আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون الله তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক। يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেহ কেহ তোমাদের শত্রু, অতএব তাহাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও। তোমরা যদি উহাদেরকে মার্জনা করো, উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদেরকে ক্ষমা করো, তবে জানিয়া রাখো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ, আর আল্লাহ তাহারই নিকট রয়েছে মহা পুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো, আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য। যাহারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত, তাহারাই সফল কাম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য উহা বহুগুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ গুণগ্রাহী ধৈর্যশীল। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল আজিজুল হাকীম তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।